চলো চলো সামনে চলো, তোমাদের পায়ে শত্রু দল। চলো চলো সামনে চলো, তোমাদের পায়ে শত্রু দল। নয় নয় নয় আর নয় পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে। ওই দেখো চে সবে চলে গেছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে। নয় নয় নয় আর নয় পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে। ওই দেখো চে সবে চলে গেছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে। আমাদের চোখে ঘুমার ঘুম নেই যে হৃদয়ে চেতনা, আমাদের ভাই বোন জালিমের হাতে বুঝিনা তাহাদের বেদনা। আমাদের চোখে ঘুমার ঘুম নেই যে হৃদয়ে চেতনা, আমাদের ভাই বোন জালিমের হাতে বুঝিনা তাহাদের বেদনা। শুধুই দাবি মুমিন মুমিন, শুধুই দাবি মুমিন মুমিন, মোদের ইমান অপূর্ণ আছে, মোদের ইমান অপূর্ণ আছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে। নয় নয় নয় আর নয় পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে। ওই দেখো চে সবে চলে গেছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে। আমাদের মুখে পাকুর আর বক্ষ ভরা আছে ইমান, এই নিয়ে মোরা করব লড়াই, মান রাখিতে জান করব দান। আমাদের মুখে পাকুর আর বক্ষ ভরা আছে ইমান, এই নিয়ে মোরা করব লড়াই, মান রাখিতে জান করব দান। শহীদ হলো হাসান হোসাইন, শহীদ হলো হাসান হোসাইন, নেতারা মোদের সবে চলে গেছে, নেতারা মোদের সবে চলে গেছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে। নয় নয় নয় আর নয় পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে। ওই দেখো চে সবে চলে গেছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে, তুমি আর আমি রয়ে গেছি পিছে। চলো চলো সামনে।